আজকে একটা বিষয় আলোচনা করব, অবশ্য এতে আমাদের শিক্ষা আছে, প্রদীপ নিয়ে, প্রদীপ ব্যাপারে। প্রদীপ কাকে বলে জানেন? প্রদীপ মানে, প্রদীপ মানে যাকে চেরাগ বলা হয়, প্রদীপ বাতি, ওই যে তেলের বাতি যেমন আগে জ্বালানো হতো, তাই না? এই প্রদীপ আলো করার জন্য যা জ্বালানো হয় তাকে প্রদীপ বলা হয়। তো মহান আল্লাহ আমাদের বিশ্বকে আলোকিত করার জন্যে প্রদীপ দিয়েছেন কোথায়? আকাশে। অবশ্য গ্যালাক্সি, বিভিন্ন আকাশে বিভিন্ন গ্যালাক্সি আছে, তো এক এক গ্যালাক্সিতে এক এক রকমের আলোর ব্যবস্থা আছে। আমরা যে গ্যালাক্সিতে বাস করি সেই গ্যালাক্সিতে সূর্যকে আমাদের জন্য কি বানিয়েছেন? প্রদীপ বানিয়েছেন। শুধু প্রদীপই না, আলোর জন্যই না, সেই আলোতে জীবের প্রাণ আছে, জীবের জান আছে, প্রাণীর প্রাণ আছে। কিভাবে? যদি ওই আলো পৃথিবীতে না আসে তাহলে প্রাণী বাঁচতে পারবে না। গাছপালা যদি আলো না পায় তাহলে দেখছেন কেমন হলুদ হয়ে যায়, তারপর আস্তে আস্তে মারা যায়। তেমনি প্রাণী যদি আলো না, আর যদি গাছপালা না হয় তো মানুষ খাবে কি, তাই না? মানুষের জন্য এই রোদের, রোদ বা রৌদ্রের প্রয়োজন আছে, আলোর প্রয়োজন তো আছেই। আর যদি সূর্যটা নাই থাকতো অন্ধকারে, বুঝতেই পারছেন আজ কি হতো, তাও পৃথিবীর তাপমাত্রা কি হয়ে যেত, একেবারে মাইনাস থেকে বেশি কে হয়ে যেত, আবার সব বরফ হয়ে যেত, আবার সব শেষ হয়ে যেত। মোট কথা, সূর্য হচ্ছে বিশাল গুরুত্বপূর্ণ একটা প্রদীপ। আল্লাহ তাআলা এটাকে প্রদীপ বলেছেন কোরআনে। আল্লাহ বলেছেন, তাবারাকাল্লাযী জাআলা ফিস সামায়ে বুরুজা ওয়া জাআলা ফিহা সিরাজা। এই যে সিরাজ, সিরাজ মানে চেরাগ, দেখছেন? চেরাগ একটা ফার্সি শব্দ, আর ওটার আরবি হচ্ছে সে, আপনারা বাংলাদেশের ভাষায় বললে সে সিরাজান, সেটা কি চেরাগটাকে চে বলবেন না কি বলেন? সেরাগ। আমরা কলকাতার বাঙালিরা চটাকে ভালো করে উচ্চারণ করি চ ছ জ ছ, কিন্তু বাঙাল, বাংলাদেশের বাঙালিরা স স, সব স, সেরাগ, সেরাজ। এবারে জিম যেটা আছে মিশরি ভাষাতে গ, তাই না? ওই যে মদিনার মসজিদে এক বাঙালি কোরআন পড়ছিল, ইন্না ইয়াজুজা ওয়া মাজুজা, সুরা কাহাফ পড়ছিল, পাশে মিশরি বসেছিল, খাতা খাতা খাতা, জালিন বলে মারামারি করে না, জালিন না দালিন, দুজনেরই খাতা, তাই না? তো যাই হোক, তো চেরাক শব্দটা আপনাদের ভাষাতে যদি বলেন, তো সেরাক যদি বলেন সেরাজ, তো আরবিতে কি হয়ে যাচ্ছে? সিরাজ, তাই না? তো যাই হোক, সিরাজ মানে হচ্ছে প্রদীপ। আল্লাহ তাআলা যিনি আকাশে, যিনি আকাশে কি বানিয়েছেন? চেরাগ বানিয়েছেন, প্রদীপ বানিয়েছেন। ওয়াকামারাম মুনিরা, আর আলোময় চাঁদ, দেখেন চাঁদটা কিন্তু প্রদীপ নয়, কারণ চাঁদ জ্বলে না, সূর্য জ্বলে, আর যে জ্বলে সে প্রদীপ, কিন্তু চাঁদটা কি হয়? প্রতিবিম্বিত আলো, সূর্যের আলো তার উপরে পড়ে সেইটা অন্ধকারে আমাদের কাছে যে আসে ওটা, ওটা আলো হয়ে যায়। চাঁদ কিন্তু আয়নার মতো নয়, কিন্তু তবু ওর মাটি এমন যে ওতে আলো পড়লে সেটা অন্ধকারে, আমাদের এখানে অন্ধকার থেকে সেটাকে উজ্জ্বল দেখা যায়, আলো দেখা যায়। এবং আমরা ওই চাঁদের আলোতে অনেক সময় মাদ্রাসায় পড়াশোনা করেছি, তখন কারেন্ট ছিল না বা বিদ্যুৎ আসেনি মাদ্রাসায়, তখন আমি নিজে ওই চাঁদের আলোতে, পূর্ণিমা চাঁদ, তারপর যে রাত্রে চকচকে আলো থাকে সেই আলোতে পড়াশোনা করেছি, কেরোসিনের বাতি থেকে বা আলো, বুঝতে পেরেছেন? তো এইভাবে আল্লাহ তাআলা চাঁদকে আলোময় করেছেন, চাঁদ কিন্তু প্রদীপ নয়। বেশ, আল্লাহ তাআলা কোরআনে অন্য এক জায়গায় বলছেন, ওয়া জাআলাল কামারা ফীহিন্না নূরা ওয়া জাআলাস শামসা সিরাজা, সূরা নূহে, যে এই আকাশে, এই আসমান সমূহে আল্লাহ তাআলা চাঁদকে নূর বানিয়েছেন, আলো বানিয়েছেন, আর সূর্যকে বানিয়েছেন চেরাগ, প্রদীপ। তাহলে আমাদের কোরআনেই তথ্য রয়েছে যে চাঁদের নিজস্ব আলো নেই। আর সূরা নাবাতে আল্লাহ বলছেন, ওয়া জাআলনা সিরাজাম ওয়াহাজা, ওয়াহাজ মানে প্রজ্বলিত, প্রজ্বলিত আমি প্রদীপ বানিয়েছি কাকে, সূর্যকে। এবার তা সেই তারপরে আকাশ বৃষ্টি বর্ষণ হয়, তাও সূর্যের কি আছে, বৃষ্টি বর্ষণের পেছনেও সূর্যের হাত আছে, তাই না? বৃষ্টি বর্ষণ কেন হয়, কিভাবে হয়, তাও সূর্যের হাত আছে। সূর্যের তাপে পানি গরম হয়ে বাষ্প হয়ে মেঘ হয়, তারপরে আবার বৃষ্টি হয়, আল্লাহ মুস্তাহান। যাই হোক, আল্লাহ তাআলা আমাদের এত রহমত দিয়েছেন এই চেরাগ, এই প্রদীপ আকাশে সৃষ্টি করে অন্ধকার দূরীভূত করার জন্য সর্বশেষ মহানবী সাল্লাল্লাহ, সর্বশেষ নবী মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কেউ প্রদীপ বানিয়ে এই জগতে প্রেরণ করেছেন। প্রদীপ ওটা হচ্ছে কিসের, আল্লাহ তাআলা বলেন, ইয়া আইয়ুহান নাবিয়্যু ইন্না আরসালনাকা শাহিদাও ওয়া মুবাশশিরাও ওয়া নাযীরা। হে নবী, আমি তোমাকে পাঠিয়েছি সাক্ষী স্বরূপ। এজন্য বিদ্যার্থীরা বলে না, সাক্ষী মানে সবসময় দেখছেন, উনি জন্মের আগে থেকেও দেখছেন, জন্মের পরেও দেখছেন। তাছাড়া তো সাক্ষী হতে পারবেন না, কিয়ামতের নবী সাক্ষী দেবেন না, তো না দেখলে কি করে সাক্ষী দেবেন? অতএব নবী হাজির নাজির সবই দেখছেন। না না না, তাই হয় নাকি? তো উম্মত তো সাক্ষী দেবে, উম্মত সাক্ষী দেবে না, উম্মতি সাক্ষী দেবে না, উম্মতি অন্য উম্মতের জন্য সাক্ষী দেবে, তাহলে উম্মত কি দেখছেন? আপনি কি দেখছেন সব উম্মতকে? না, মরার পরে দেখবেন না। তো সাক্ষী আল্লাহ তাআলা জ্ঞান অনুসারে, আল্লাহ তাআলা তাকে জানাবেন, সেই অনুসারে তিনি সাক্ষী দেবেন। ও মুবাশশিরা, মুবাশশির মানে সুসংবাদদাতা। এ মোমেনরা, তোমরা সুসংবাদ দাও, ভালো কাজ করলে কি পাবে? জান্নাত পাবে। আল্লাহ আকবার। ওয়া নাযীরা, আর সতর্ককারী রূপে, এই যারা আল্লাহর প্রতি বিশ্বাস করো না, আল্লাহর আনুগত্য করো না, তারা শোনো, সতর্ক হও, তোমাদের জন্য কি রয়েছে, জাহান্নাম রয়েছে। ওয়া দাঈয়ানিল আল্লাহ, আরে হে নবী, আমি তোমাকে আল্লাহর দিকে দায়ী করে পাঠিয়েছি। দায়ী মানে, এক হচ্ছে দায়ী মানে যে দোষী, দায়িত্ব থেকে দায়ী, তাই না? ওটা বাংলা। আর দায়ী আরবিতে দায়ী মানে দাওয়াত দানকারী, আহ্বানকারী, আল্লাহর দিকে আহ্বানকারী, আল্লাহর অনুমতি ক্রমে অবশ্যই। ওয়া সিরাজাম মুনীরা, আর আলোময় প্রদীপ করে তোমাকে পাঠিয়েছি দুনিয়াতে। তা আল্লাহ তাআলা সূর্যকে সিরাজ বললেন, চেরাগ বললেন, আর আল্লাহর নবীকেও চেরাগ বললেন। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি ছিলেন উজ্জ্বল প্রদীপ, তার নবুয়তের এই প্রদীপ কিয়ামত পর্যন্ত দীপ্যমান থাকবে, জ্বলতে থাকবে। আকাশের প্রদীপের মধ্যে রয়েছে প্রাণীর পার্থিব জীবন, আর অনুরূপ নবুয়তের প্রদীপের মধ্যে রয়েছে মানুষের পারলৌকিক সুখের জীবন। সূর্যের আলো না পেলে যেমন পার্থিব জীবন কি হয়ে যায়, অচল হয়ে যায়, তেমনি নবুয়তের আলো না গ্রহণ করলে মানুষের পরকালের জীবন বেকার হয়ে যায়। ঠিক আছে, দুটো চেরাগই দরকার, দুটোর মধ্যে একটা চেরাগ হলে আপনি, ওটা হচ্ছে আসল অর্থে, তাই না, প্রকৃতার্থের অন্ধকারকে দূর করার জন্য সূর্যের দরকার ছিল, আর উপকার্থের যে অন্ধকার, শিরকের অন্ধকার, বিদাতের অন্ধকার, অত্যাচারের অন্ধকার, পাপের অন্ধকার, যত রকমের অন্ধকার আছে, অন্ধকার দূর করার জন্য কি দরকার ছিল, সেখানেও একটা চেরাগের দরকার ছিল। সেই চেরাগটা হচ্ছে মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এবং তার নবুয়তের চেরাগ। এখান থেকে কি প্রমাণ হয় যে আল্লাহ নবী নূরের তৈরি? না, তিনি চেরাগ, এখানে হচ্ছেন উপকার, রূপক অর্থে তিনি হচ্ছেন চেরাগ, গৌণ অর্থে তিনি হচ্ছেন চেরাগ বা প্রদীপ। আল্লাহ নবী এখনো নেই, তাই না? এখন তো আল্লাহ নবী নেই, আল্লাহ নবী সাল্লাম ইন্তেকাল করেছেন, এটা বলাতে কোনো অসুবিধা আছে? কিন্তু ওরা বলে না, পর্দা নিয়ে যে বলতে হবে, তো পর্দা নিয়েছে তো মাটি মাটি চাপা দিলে কেন, তাই না? আল্লাহ মুস্তাহান, বিদ্যার্থীদের কত রকম বুদ্ধি। তো তিনি চলে গেছেন, কিন্তু তার নূর এখন আছে না নেই? কিসের নূর? নবুয়াতের নূর, নবুয়াতের আলো এখনো আছে, যে আলো গ্রহণ না করলে পরে পরকালের জীবন কি হয়ে যাবে, বেকার হয়ে যাবে। সেই আলো থেকে গেছে তার নায়েবদের মাঝে। কোন নায়েবদের মাঝে? নবী, নায়েবে নবীর মাঝে। নায়েবে নবী কারা? ওলামারা, তাই না? যে মিরাস গ্রহণ করেছে আলেমরা, কার কাছ থেকে? নবী সাল্লাল্লাহু আলাইহি কাছ থেকে। কিসের মিরাস? শরঈ ইলমের মিরাস। সেই আলো যারা বহন করেন তারাও কিন্তু একটা একটা প্রদীপ। প্রত্যেক আলেম হচ্ছে প্রদীপ, এক প্রত্যেক আলেম এক একটা প্রদীপ। একটা প্রদীপ থেকে শত শত প্রদীপ জ্বালানো যায়, তাই না? একটা প্রদীপ আছে, প্রদীপ যত নিয়ে আসেন সমস্যা আছে, প্রদীপের আলো কমে যাবে? কমবে? তেমনি শিক্ষার আলো যত বেশি দান করেন তাতে কি হবে? বাড়তেই থাকবে, বেড়েই যাবে, বেড়েই যাবে। যারা বহন করেন তারা না এক একটা প্রদীপ দেখেন, এই এই যে আলো যদি আপনি দান করে থাকেন, এই জন্য হাদিসে আছে যে যখন মানুষ মারা যায় আমল বন্ধ হয়ে যায়, তাই না? কিন্তু তিনটে জিনিসের আমল বা তার সওয়াব কি থাকে? জারি থাকে। তার মধ্যে একটা হলো আও ইলমিন ইউনতাফাউ বিহি, এমন ইলম, এই যে আলো, দিনের আলো, আর দিনের আলো মানে রাত দিন না, দিন মানে ধর্ম আর কি, দিনের আলো আর কিসের? নবুয়তের আলো। এই আলো যারা বহন করেন এবং এই ইলম যারা ছেড়ে যান, এই আলো যারা ছেড়ে যান, তারা কিন্তু কবরে সওয়াব পেতে থাকেন। আচ্ছা, তার হয়তো প্রদীপ হল, একটা প্রদীপ থেকে যেমন আলো জ্বালানো হয়, এরকমই জ্ঞানীর জ্ঞান কোনোদিন কম হয়ে যায় না। মানে আপনি যতই আলো প্রচার করেন আপনার আলো কি কম হবে নাকি? না, হবে না। সুফিয়ান বিন ওয়াইনা বলেছেন, ইন্নামাল আলিমু মিসলু সিরাজ মান জাআহু ইক্তাবাসা মিন ইলমিহি ওয়া লা ইয়ানকুসুহু শাইআ কামা লা ইয়ানকুসু আল-কাবিসু মিন নূরিস সিরাজি শাইআ। আলেম হলো প্রদীপের মতো, যে তার নিকট এসে তার এলেম গ্রহণ করবে সে তার এলেম হ্রাস করবে না, যেমন আলো বা আগুন গ্রহণকারী প্রদীপের আলো কিছুই হ্রাস করে না, কম করে না, ঠিক আছে? কিন্তু দুঃখের বিষয় হলো এমন কিছু প্রদীপ আছে বা এমন বহু প্রদীপ আছে যে নিজের আলোকে আলোকিত নয়। এটা কেমন কথা হলো? এমন অনেক আলেম আছে যে নিজের ইলমে আমল করে না, আছে না? নেই, প্রচুর আছে। কোরআন মাজিদে এই শ্রেণীর আলেমদেরকে দুটো উদাহরণ আরো দিয়েছেন, এক হচ্ছে কুত্তা মার্কা আলেম আর এক হচ্ছে গাধা মার্কা আলেম। গাধা মার্কা আলেম, এটা আমার কথা না, কোরআনের কথা। গাধা মার্কা আলেম কাকে বলে? ওই মাসালুল্লাযিনা হুমিলুত তাওরাত সুম্মা লাম ইয়াহমিলুহা কামা সালিল হিমার। তুমি বই বহন করছো কিন্তু বইয়ের মর্যাদা রক্ষা করছো না, বইয়ে কি আছো জানছো? পড়াশোনাই নেই। যেমন হাফেজের জন্য আছে না, কোরআন মুখস্থ করেছে কিন্তু ঘুমিয়ে থাকে, কোরআন পড়ে না, আর কোরআন অনুযায়ী আমলই করে না, তার মাথা কি হবে? পাথর দিয়ে কবরের জিন্দেগিতে পাথর দিয়ে দিয়ে মেরে মেরে তার মাথাকে হালকা করা হচ্ছে, তাই না? দু নম্বর কাজটা কি? ফরজ নামাজ থেকে ঘুমিয়ে থাকে, খুব মজা, ঘুম ঘুমিয়ে নাও না, আমার সমস্যা নেই, ডিউটির আগে পড়ে নিলে হবে, তাই না? চলো, কবর থেকেই তোমার আজাব শুরু হয়ে যাবে, পাথর মেরে মেরে। কি ছিল? তুমি কোরআন মুখস্থ করেছিলে, কোরআন তোমার কাছে ছিল, তার মানেও বোঝনি, আমলও করনি, আর পড়াশোনাও করনি। তো এই হচ্ছে যে বললাম কি, কুত্তা মার্কা, ওখানে সূরা আরাফে কুকুরে আছে, ফামাসালহু কামাসাল কালবি ইন তাহমিল আলাইহি ইলহাস ওয়া তাতরুকহু ইলহাস। কুকুর যেমন বোঝা বয় দিলেও জিব্বার করে, আর না দিলেও সব সময় দেখবেন জিব্বার করে। বলা হয় যে ওর শরীরে প্রচন্ড মানে যে তাপটা হয় সেই তাপ, আমাদের যেমন লোমকূপ আছে, লোমকূপ বোঝেন? কাকে বলে লোমকূপ? শরীরে যে লোমের লোম যে আছে তার নিচে দেখবেন ওখান থেকে ঘাম বের হয়, ছিদ্র আছে। কুকুরের নাকি এটা নেই। কুকুরের যখন ওই শরীরের তাপ বের করার জন্য লোমকূপ নেই, তার জন্য আল্লাহ তাআলা কি করেন? ওর জিব দ্বারাতে তার তাপটাকে বের করেন। এমন কুকুরের মতো হচ্ছে কে? যে আতাইনাহু আয়াতিনা ফানসালাখা মিনহা, তাকে আমি আয়াত দিলাম, কোরআন দিলাম, কিন্তু তার থেকে সে বেরিয়ে গেল, আমল করল না, মানল না। তো গাধা মার্কার কুকুর মার্কা আলেমদের কথা এমন আছে যে প্রদীপ যে নিজেকে নিজের আলো দিয়ে আলোকিত করে না। আর তারও উপমা দিয়েছেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, বলেছেন মাসালুল্লাযী ইউআল্লিমুন নাস আল খায়র ওয়ায়ানসা নাফসাহ মাসালুল ফাতিলাতি তুদিউ লিন্নাসি ওয়া তুহরিকু নাফসাহা। যে ব্যক্তি লোকেদেরকে ভালো শিক্ষা দেয়, এই যে আমার মতো মানুষ, সবাইকে বলছি তোমরা গীবত করো না, আমি গীবত করছি, সবাইকে বলছি চুরি করো না, আমি নিজে চুরি করছি, সবাইকে বলছি গালি দিও না, আমি গালি দিচ্ছি, সবাইকে বলছি যে মেয়ে তোমরা পর্দা করো, আমার মেয়েকে পরামেন নির্বোকেই পর্দা করি না, সবাইকে বলছি তোমরা হারাম খেও না, নিজেই হারাম খাচ্ছি, সবাইকে বলছি তোমরা নামাজ পড়ো, নিজেই নামাজ পড়ি না ঠিক মতো, সবাইকে বলছি ভাই তোমরা দান করো, আমি নিজেই দান করি, এইরকম যেটা বলি সেটা করি না, বানিরে বানুরি বানাইয়া নাচাইয়া ফিরি ভুবনে ভুবনে, এই যে বাণী আমার যে কথা সেটাকে বানরি বানিয়ে নাচিয়ে নাচিয়ে খাচ্ছি। দেখেছেন বক্তাদের লম্বা লম্বা কথা, সুর ভেঙে কত রকমের কথা কিন্তু নিজেই মানে না, যারা মানে না তাদের কথা বলছি, তারা হচ্ছে এই শ্রেণীর পলিতা। পলিতা বুঝেন তো, কোনটা পলিতা? ওই যেটা পাক দিয়ে দিয়ে ওই রগে রাখা হয় এবং তেল ওইখানে ওই কাপড়ের যে পলিতা ওটাকে কি বলে না পারা সলতে, তাই না? গোদা বাংলায় কি বলে সলতে, ওটাকে ভালো বাংলায় কি বলে পলিতা। তো এইটা দিয়ে আপনার তেলটা যায় গিয়ে তারপর ওইখানে ডগে জ্বলে, তাই না? এই জন্য হাদিসে আছে যে ঘরে শোবার সময় ঘুমাবার সময় এই বাতি নিভিয়ে দিও। কেন বলেন তো? কারণ বাতি জ্বলতে পারে কিভাবে জ্বলবে, ইঁদুরে আবার তেল খায়, তো ও আবার ওই পলতেটাকে খেতে খেতে ওটা আবার নিয়ে পালাতে চায়, যখন ও নিয়ে পালাতে চায় তখন সামনে যা পড়ে তাই জ্বালিয়ে দেবে, তাই না? এই জন্য হাদিসে বলা হয়েছে তোমরা ঘরের আলো নিভিয়ে সব আল্লাহর মুস্তান। তো এই পলিটা নিজেকে জ্বালিয়ে ছারখার করে কিন্তু অপরকে আলো দেয়, নিজে জাহান্নামে যাবে কিন্তু অপরকে সে বাঁচায়, বুঝতে পারছেন? তো এইরকম আলেম যদি হয় তাহলে সে নিজেকে ধ্বংস করে আর অপরকে আলো দান করে। আচ্ছা, এরা হলো তারা যারা ইলম অনুযায়ী নিজে আমল করত না, অপরকে শিক্ষা দিত কিন্তু সেই শিক্ষা অনুযায়ী নিজে কাজ করত না। এদেরই ব্যাপারে মহানবী সাল্লাল্লাহু আলাইহি বলেছেন, মারারতু লাইলাতান উসরিয়াবি লাইলাতা উসরিয়াবি আলা কওমিন তুকরাজু শিফাহুহুম বিমাকারিদা মিন নার কুলতু মা হাউলাই কাল হাউলাই খুতাবাউ উম্মাতিক من أهل الدنيا كانوا يأمرون الناس بالبر وينسون أنفسهم وهم يتلون الكتاب أفلا يعقلون. আমি মিরাজের রাতে এমন একদল লোকের পাশ দিয়ে অতিক্রম করলাম যারা আগুনের কাঁইচি দ্বারা নিজেদের ঠোঁট কাটছিল। কিসের কাঁইচি? আগুনের কাঁইচি দিয়ে নিজের ঠোঁট কাটছিল। আমি জিজ্ঞাসা করলাম, হে জিবরিল, ওরা কারা? তিনি বললেন, ওরা আপনার উম্মতের বক্তা দল, থুতুনি মার্কা লোক, যারা খুব ঠোঁটে বলছিল, খুব বলেছে, ঠোঁটে বলছিল, ভালো বক্তা, খাতিব, খোতাবা, সুন্দর বক্তা, আমাদের বলে খাতিব মুফাওয়া, গরগর গরগর করে বলছে, আর সুর ভাঁজলে তো আল্লাহ আকবর, এরপরে কি যে বলছে মানুষ মোহিত হয়ে যায়, মানুষকে হাসায় কাঁদায় আল্লাহ আকবর, তাই না? এমন বক্তা দল যারা নিজেদের বিস্মিত হয়ে মানুষকে সৎ কাজের নির্দেশ দিত, অথচ ওরা কিতাব বা গ্রন্থ অধ্যয়ন করত, তবে কি ওরা বুঝত না? হয়তো বুঝত কিন্তু মানত না। কোরআনে আল্লাহ বলছেন আফালা তাআকিলুন, তো ওই আয়াতের এই হাদিসটা হয়েছে। তাহলে দেখা গেল আগুনের কাঁচি দিয়ে তারা কাটছে, কেন, কি দোষে? যে পরকে নির্দেশ দিত, উপদেশ দিত, আদেশ দিত, অনুদেশ দিত, কিন্তু নিজে মানত না। নিজেকে, আচ্ছা একটা কথা বলা হয়, নিজেকে জ্বালিয়ে অপরকে আলো দাও, নিজেকে ধূপবাতি মতো জ্বালিয়ে অপরকে সুগন্ধি দাও, নিজেকে মোমবাতির মতো জ্বালিয়ে নিজেকে ধ্বংস করে অপরকে আলো দাও, কথাটা ঠিক না ভুল? ভুল কথা। নিজে বাঁচো এবং অপরকে বাঁচাও, নিজে আমল করো অপরকেও আমল করাও, তাই না? এই যে কথা বলা হয়ে থাকে কিন্তু তার মানে এই নয় যে নিজে না খেয়ে অপরকে খাওয়াও, নিজে না খেয়ে অপরকে খাওয়াবেন আর নিজে খাবেন না। আর কোরআন হাদিস কি এরকম বলছে বা আমাদের শরীয়ত কি এরকম বলছে? না, নিজেই শুধু খাবে অপরকে খাওয়াবে না, বখিল। আর তুমি শুধু নিজেও খাবে না শুধু অপরকেই খাওয়াবে, এটাও ঠিক না, তাই না? সর্বস্ব আল্লাহর রাস্তায় দান করবে তাও ঠিক না, বরং নিজে খাও অপরকে খাওয়াও, নিজেকে বাঁচাও বেঁচে তারপরে অপরকে বাঁচাও, নিজেকে ধ্বংস করে অপরকে বাঁচাবার প্রয়োজন নেই, নিজে আমল না করে অপরকে করাও তা নয়। কারণ ইসলামের নীতি হলো নিজেকে বাঁচিয়ে অপরকে আলো দাও, সুগন্ধি দাও, নিজেকে বাঁচিয়ে অপরকে আলো দাও, সুগন্ধি দাও, নিজে খাও অপরকে খাওয়াও, নিজে বেঁচে অপরকে বাঁচাও, নিজে আমল করো এবং অপরকেও আমল করার তাগিদ দাও। ওখানে আজ যে হাদিসটার কথা বলা হলো তার মানে কি? যে তার মানে হচ্ছে তুমি নিজেও আমল করো। তুমি নিজেও আমল করো, না যে তুমি নিজে জাহান্নামে যাওয়ার লোকদেরকে নসিহত করো, না তা না। যেহেতু মহান আল্লাহ বলেছেন ওয়ালা তাকতুলু আনফুসাকুম ইন্নাল্লাহ কানা বিকুম রাহিমা, তোমরা আত্মহত্যা করো না, নিজে নিজে মরো না। তো নিজে তুমি মরলে তাহলে অপরকে বাঁচাবে কি লাভ হলো? তুমি নিজেও বাঁচো অপরকেও বাঁচাও। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম লা দারারা ওয়ালা দিরার, না নিজে ক্ষতিগ্রস্ত হবে না অপরকে ক্ষতিগ্রস্ত করবে, না ক্ষতি করবে না ক্ষতিগ্রস্ত হবে, ঠিক আছে কিনা? সুতরাং তুমি নিজে ক্ষতিগ্রস্ত না হয়ে যদি অপরের উপকার করতে পারো তাহলে করো, এ না। হ্যাঁ, তবে আছে কি কিছু কিছু কিছু কিছু জিনিস আছে যে জিনিস সামান্য ত্যাগ স্বীকার করলে অপরের উপকার হয়, সেটা আলাদা কথা, নিজেকে ধ্বংস করে না, সামান্য ত্যাগ স্বীকার করলে অপরের উপকার হয়। যেমন নীতি হলো তুমি অপরের ক্ষতি করবে না, নিজেও ক্ষতিগ্রস্ত হবে না, অবশ্য সম্ভব হলে সেটা আপনি করবেন। নিজের সামান্য ক্ষতি স্বীকার করে অপরের উপকার করা নিশ্চয়ই প্রশংসনীয় কাজ, মানুষের মাঝে ত্যাগ তিতিক্ষা সহমর্মিতা ও পরার্থপরতা অবশ্যই থাকা দরকার। মহান আল্লাহ এমন পরার্থপর মানুষদের প্রশংসা করে বলেছেন ওয়াল্লাযীনা তাবাওয়া উদ্দারা ওয়াল ঈমানা মিন ক্বাবলিহিম ইউহিব্বুনা মান হাজারা ইলাইহিম ولا يجدون في صدورهم حاجة مما أوتوا ويؤثرون على أنفسهم ولو كان بهم خصاصة। এখানে আমাদের যে মদিনার যখন হিজরত করে সাহাবারা গেলেন তখন কি করেছিলেন মদিনার লোকেরা আনসারীরা, আল্লাহ আকবার, প্রথম প্রথম যখন অভাব ছিল তখন ভ্রাতৃত্ব যখন বাধা হলো তখন নিজের সম্পদ দিয়েছিলেন না দেননি সবটাই নাকি? না সবটাই না। যিনি যার দুটো স্ত্রী ছিল একটাকে তালাক দিয়ে ভাইয়ের সঙ্গে বিয়ে দিয়েছিলেন না দেননি? দিয়েছিলেন। কিন্তু যার একটা স্ত্রী ছিল তিনি কি তালাক দিয়ে ভাইয়ের সঙ্গে বিয়ে দিয়েছিলেন? না না। নিজে ক্ষতিগ্রস্ত হয়ে না, তোমার যদি বেশি থাকে অতিরিক্ত থাকে তা দিয়ে তুমি অপরের কি করো? হ্যাঁ, সহযোগিতা করো। ওয়াই উসরু না, হ্যাঁ নিজের ওপরে অপরকে প্রাধান্য দাও। কিভাবে? এখানে মনে করুন পিয়াস লেগেছে সবাইকেই, সবাইকে পেঁয়াজ লেগেছে, হেলাল নিয়ে এলো পানি, তখন বেলাল বলছে ভাই আগে বাদশাকে দাও, বলছে না আগে বাবুলকে দাও, সবাইকে পেঁয়াজ লেগেছে, না না ওকে আগে দাও, ওকে হয়তো বেশি লেগেছে। এই যে একটা কি বলে বেশি সহমর্মিতা, যে হয়তো আমার ভাইকে বেশি খিদে লেগেছে, আচ্ছা ওকে ওনাকে আগে দাও, তাই না? এইভাবে যে সহমর্মিতা এটা থাকা দরকার না দরকার না? এটা দরকার। নাকি বাদশাহ, না বাদশাহ বলবো না, কোন এক লোকের মতো মুরগি কটা ট্যাং থাকে আর আমাদের প্লেটে কটা মুরগি দেওয়া হয়? একটা নাকি? বসে কজন? চারজন। আর ট্যাংটা খাওয়ার জন্য সবাই চেষ্টা করে, তাই না? সবাই চেষ্টা করে যে ট্যাংটা আমি খাবো, যদি ওই দিকে থাকে তা এমনি করে নিয়ে আগে ভেঙে নেয়। কেমন কেমন মুসলমান, কেমন মুসলমান! কিন্তু যে ভাই ট্যাগ স্বীকার করবে সে ভাই ট্যাংটা ভেঙে ভাই আপনি খান। দেখেছি কোন কোন জায়গাতে বেশি করে হুজুর যদি বসে তো ভেঙে হুজুরকে দেয়, আবার অনেক কোন কোন জায়গাতে হুজুরের কাছ থেকে ভেঙে নিয়ে নিজে খায়, তারপর নিজের ভাগটা শেষ হলো আবার হুজুরের কাছ থেকে নিয়ে খায়। কত রকমের লোক! এই জন্য বলা হয় যে তুমি যখন একসাথে খাবে তখন কি করো না, একসঙ্গে মানে বেশি করে খেও না, নিজের ধার থেকে খাও, নিজের ভাগ্যে যা পড়েছে তাই নিয়ে সন্তুষ্ট হয়ে নিজের তরফ থেকে খাও। কুল মিম্মা ইয়ালিক, মানে তোমার ধারে যেটা আছে, এ নয় যে ধারটা উদ্ধারটা না, এরকম না, এটা মুসলিমের রীতি না। মুসলিম হচ্ছে নিজে ত্যাগ স্বীকার করবে, সবসময় চেষ্টা করতে হবে যে আমি কম খাবো আমার ভাই বেশি খাক। কিন্তু মুশকিল হচ্ছে আমরা কি মনে করি যে আমি যাতে কম না খাই ও খেতে পেলো আর না পেলো, তাই না? শুধু আমাদের কাবসা খাওয়াতেই বুঝতে পারবেন যে কাবসা খাই আমরা, এখানে আপনার ইমান পরীক্ষা করে নিতে পারবেন, আপনার ইসলাম পরীক্ষা করে নিতে পারবেন, আপনার ভ্রাতৃত্ব বোধ পরীক্ষা করে নিতে পারবেন, আপনার সহমর্মিতা পরার্থপরতা স্বার্থপরতা, আপনার আপনি স্বার্থপর না পরার্থপর আপনি নিজে পরীক্ষা করতে পারবেন, তাই না? যেমন বলেছিলাম যে যদি আপনি মনে করেন আপনার ইমানটা কেমন পরীক্ষা করবেন, তো আপনার টিভি সামনে গিয়ে টিভি দেখেছেন আর এখানে হাজার কয়েক হাজার কয় হাজার থাকে চ্যানেল, কয় হাজার থাকে বুঝলেন না? ইউটিউব তো না, আমি বলছি টিভির কথা, টিভিতে কত চ্যানেল আছে, পুটুস পুটুস করে টিপে দেখেন কোনটা আপনার কোনটাতে মন বসছে, আপনি নিজেই আপনার ইমান পরীক্ষা করে নিতে পারবেন। আল্লাহ মুস্তাহান। তো এখানে আপনি খাওয়ার সময়ে, সফরের সময়ে, এই যে ওমরা করতে যাচ্ছি, ওমরা করতে যাচ্ছি তখন দেখেছেন, তারপরে যে ইফতারির সময় দেখেছেন কারা গাড়ি করে নিচ্ছে, একটা লোক নিয়ে এসেছে কিছু একটা নিয়ে এসেছে, তো আমার ভাগ্যে এলে আসবে, এরকম না, ও বাবা ওইখান থেকে উঠে ছুটে গিয়ে গেট থেকে কেড়ে নিচ্ছে, এইভাবে দেখেছেন আপনারা। এই জন্য দাতারা কি করে ছুড়ে দেয়, লে যে খাবি খা, এবারে যে জোর করে ধরতে পারে সে পায়, আর বাকি যারা দুর্বল মানুষ, জৈব মানুষ, আমাদের মতো মানুষ কি দরকার বাবা, যা যে খাবি খা। ফলে যে কেউ পায় তিন চারটা আর কেউ লবণঙ্গা, তাই না? কেন আমাদের ত্যাগ স্বীকার নেই, এ নয় যে আমি খাবো না ওই সব খাক, আমিও খাবো আমার ভাই কেও খাওয়াবো, তাই না? এরকম ত্যাগ স্বীকার করা দরকার। ওই যে উহুদ যুদ্ধে আছে ওই রকম পানির ব্যাপারে, যে আমার ভাইকে দাও, তার ভাইকে দাও, ভাইকে ঘুরে ঘুরে ঘুরে ঘুরে তার কাছে গেল প্রথমে যে বলেছিল, তো এরকম হওয়া দরকার যে হয়তো ওনাকে পেশাব কি বলে পেঁয়াজ বেশি লেগেছে, পিপাসা বেশি লেগেছে, তো আল্লাহুল মুস্তাহান। এই জিনিসটা নেই আমাদের মধ্যে, তো আমরা হয়ে গেছি এমন পলিতা যে নিজেকে ধ্বংস করে অপরকে আলো দিতে চাচ্ছি কিন্তু আমরা নিজেরাই শেষ হয়ে যাচ্ছি, এরকম হওয়া উচিত না। আর একটা কথা এই সম্পর্কে বলে দিই, সেটা হচ্ছে আর একটা কথা বাংলাতে আছে, চেরাগ তলে অন্ধকার, চেরাগ তলে অন্ধকার। কারণ বাতি সম্পর্কে বলছিলাম, বাতি যেমন অনেক বাতি আছে নিজে আলোতে নিজে উপকৃত হয় না, তাই না? যেমন পলিতার মতো নিজে পুড়ে মরে কিন্তু নিজের লাভ কিছু হয় না। আর এক প্রকার বাতি আছে, আলো জগৎকে আলো দিচ্ছে কিন্তু নিজের আশেপাশের লোককে আলো দেয় না, হয় দেয় না, না হয় দিতে পারে না, তাই না? যদি দেয় না তো তার সে শাস্তি বহন করবে। কেন তুমি নিজের নিজের পরিবারে নিজের পরিবেশে তুমি আলো দিলে না, পরকে আলো দিয়ে বেড়াচ্ছ? তুমি নিজের পরিবারে পর্দা করলে না, সারা বিশ্বের লোককে তুমি বলছো পর্দা করো? নিজের পরিবেশে তুমি নামাজ কায়েম করতে পারলে না, পরকে তুমি বলছো নামাজ কায়েম করো? ওটা তো করলো না। কিন্তু যদি নিজের পরিবারের লোক না মানে তাহলে চেরাগ চেরাগ তলে অন্ধকার থাকবে না, থাকবে না, তাই না? যদি আপনি বলেন এই নো তুমি আর তোমার ছেলেকে বলো, তারপর তোমরা তুমি আমাকে বলতে আসবে তোমার চেরাগ তলে অন্ধকার, তোমার ছেলেই তোমাকে মানে না। যদি নোহকে বলো আই নো তুমি পরের বউকে বলতে আসতো, তোমার নিজের বউকেই বলো না, সে তো জাহান্নামে যাবে, তোমার চেরাগ তলেই অন্ধকার। লুতকে যদি বলা হয় লুত তোমার বউকে সামলাও, তোমার বউ তো নিজেই জাহান্নামে, কিলাত খুল হ্যাঁ খোলা নারা মা দাখিলিন, জাহান্নামে যাবে না, যাবে না। যদি বলা হয় তোমার চেরাগ তলে অন্ধকার, তোমার নিজের বউ ঠিক নাই, তুমি বলা যাবে ইব্রাহিম তুমি তোমার বাপকে বাজাতে পারলে না, চেরাগ তলে অন্ধকার, নিজের বাপ ঠিক নাই, আমাদেরকে বলছো মূর্তি পূজা করো না, বলা যাবে না? মোহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি কত চেষ্টা করেছিলেন, কত নিজের চাচাকে, চাচা খালি কালমাটা পড়ে নেন, খালি একবার কালমাটা পড়ুন, মরার আগে একবার পড়ুন, লা ইলাহা ইল্লাল্লাহ, এমন কালেমা যে কালেমা বদৌলতে আমি কাল হুজ্জত করবো আল্লাহ দরবারে, যে আল্লাহ আমার চাচা মুসলমান হয়ে মারা গেছেন, তাকে জান্নাতে দেওয়া হোক, তাই না? কিন্তু চাচা চেষ্টা করার সত্ত্বেও পড়লেন না। এবার কি বলবো, তাহলে চেরাগ তলে অন্ধকার আমাদেরকে শিক্ষা দিতে আসছো না, এই কথা ঠিক না। চেরাগ তলে অন্ধকার তাকে বলা যাবে যে বলে না, যে চেষ্টা করে না, নিজের স্ত্রী পরিজনকে পর্দা করার চেষ্টা করে না, আর তারপর নামাজের তাকিদ দেয় না, অথচ ওই কোথায় দেশে বিদেশে চলে যাচ্ছে কি করতে, নামাজের তাকিদ দিতে, নামাজের ফজিলত বলতে, বাড়িতে কিচ্ছু বলে না। আমরা নিজেরাই দেখুন, আমরা জুমার খুতবা শুনি মেয়েরা শুনতে পায়, বলো দেখি কেউ কি গিয়ে বলে বউকে যে আজকে বিষয়টা এই ছিল, কিংবা আপনার বউ কি জিজ্ঞাসা করে হাঙ্গো আজকে খুতবার বিষয়টা কি ছিল? অবশ্যই যেখানে আরবি খুতবা হয় সেখানে তো কোনো ব্যাপারই না, রাত দিন সমান, তাই না? কিন্তু যেখানে বাংলা খুতবা হয় সেখানে কি আপনার স্ত্রী জিজ্ঞাসা করে যে আজকে জুমার দিনে হুজুর কি বললেন, নাকি আপনি গিয়ে আপনার স্ত্রীকে বলেন যে আজকে জুমার দিনে হুজুর খুতবাতে এই বললেন? আছে, এটাই হচ্ছে চেরাগ তলে অন্ধকার। আপনি নিজে শিখছেন, বাইরে লোককে শেখাচ্ছেন, কিন্তু নিজে ঘরে শেখাচ্ছেন, কিন্তু শিখছে না সেটা আলাদা কথা, তার কিন্তু দোষ নেই, সে চেষ্টা করেছে। আমি এক জায়গায় বসেছিলাম, সেখানে বলছে হাজি সাহেব, হাজি হাজ করলে কি হবে, ওই দেখুন ঘরে ডিশ অ্যান্টেনা লাগানো আছে। তা আমি বললাম ডিশ অ্যান্টেনাটা কে লাগিয়েছে, বলছে আমার ছেলেরা নিয়ে এসছে। আমি তো হয়তো বা হাজি সাহেব মানা করেছে শোনেনি, বলছে না দেখতে পাইনি। তো দেখতে পাইনি তো করবেটা কি, যদি হাজি সাহেবের ছেলে নিয়ে এসেছে আর ছেলে যদি হাজি সাহেবের কথা না মানে তাহলে হাজি সাহেবকে দোষ আছে? কিন্তু হাজি সাহেব যদি মানা না করে, বাধা না দেয়, তারও দোষ আছে না নেই? তখন বলবো চেরাক তলে অন্তর। যাই হোক, আশা করি বুঝতে পেরেছেন সংক্ষেপে এই কথা, যে আমরা প্রদীপ হব, যে নিজেকে জ্বালাবো কিন্তু অপরকেও আলো দেবো, নিজেকে জ্বালিয়ে একবার ধ্বংস করব না, বরং নিজেও উপকৃত হব অপরকেও উপকৃত করব। ফুল নিজের জন্য ফোটে না, অপরের জন্য ফোটে, তাই না? তা বলে নিজেকে ধ্বংস করে না, নিজে মোমবাতির মতো হব না, আর ওই কি বলো ওটাকে ধূপবাতির মতো না, আমরা নিজে বেঁচে অপরকে বাঁচাবো, নিজেও বাঁচবো অপরকেও আলো দেবো, নিজেও বাঁচবো অপরকেও সুগন্ধ দেবো, এটাই আমাদের কর্তব্য হওয়া দরকার। আল্লাহ আমাদেরকে তৌফিক দেন। রাব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানা ওয়া ফিল আখিরাতি হাসানা ওয়া কিনা আযাবান নার। ওয়া সাল্লাল্লাহু আলা নবিয়িনা মুহাম্মাদ ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি আজমাইন।